তাদের কাজ হচ্ছে খালি পিন আপ করা, ওটা ভুল ওটা ভুল ওটা ভুল ওটা ভুল ওটা ভুল। কাল থেকে খালি এই পিন আপ করবে তারা। আজকে যদি ভুলই বলতে হয় তো আজকেই বলো, এখনো আছি, কাল চলে যাওয়ার পরে কেউ বলো না। হিজড়া কি আওলাদ, কথা বুঝতে পারছেন না? এদেরকে বলা হয় হিজড়ে কি আওলাদ। খবরদার পিছনে কথা বলবে না, সামনে যতক্ষণ আছে বলুন, আর যদি সবটাই ভুল বলি তো তুমি ওয়াজ করবে এসো, আমি ওখানে বসে সুবহান আল্লাহ বলে চিল্লাচ্ছি, তুমি ঠিক বলবে হয়তো। www.anibar.in